শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম শ্রীহরিম পরমানন্দম উপদেষ্টারম ঈশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, যাকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা দেখা যাবে না, যারা ইন্দ্রিয় দিয়ে আমরা যেগুলোকে বুঝতে পারি, যেই বস্তু নিয়ে ভগবান শঙ্করাচার্য এখানে বিচার শুরু করেছেন তাকে ইন্দ্রিয় দ্বারা জানা যাবে না। অথচ তিনি দূরের বস্তুও নয়, দূরের বস্তুকে আমরা বলি পরোক্ষ, তিনি সেরকমও নয়, কারণ কি তাকে অনুভব করা যায় এবং নিজের ভেতরেই অনুভব করা যায়। যেহেতু তিনি সবজের ভেতরে, তাই জন্য ইন্দ্রিয়গুলো স্বভাব হচ্ছে বাইরের জিনিসকে থাকা, ভেতরের জিনিসকে দেখতে পারে না, সেই জন্য তিনি ইন্দ্রিয় দ্বারা প্রকাশ্য নন। ইন্দ্রিয় দ্বারা প্রকাশ্য নন বলে তিনি মন বুদ্ধি দ্বারা, কারণ মন বুদ্ধি সেগুলিকে গ্রহণ করতে পারে যেগুলো ইন্দ্রিয় এনে দেয়, সেটা অতীত হতে পারে, ভবিষ্যৎ হতে পারে। কিন্তু শাস্ত্রে একটা বিশেষ ছুট বা একটা বিশেষ মানে অনুভব করে মানুষ জীবনে দেখেছে, মন যদি ধীরে ধীরে যে ভগবতমুখী হয়, মন যদি ধীরে ধীরে শুদ্ধ হয়, তখন সেই মনে ওই শুদ্ধ চেতনের প্রতিবিম্ব এত স্পষ্ট হয়, সেটা মানুষ সহজে অনুভব করতে পারে। মন দিয়ে না, মন ছাড়াই নিজের অস্তিত্বকে অনুভব করতে আমাদের কোনো কিছু লাগে না। আমার অস্তিত্বকে অনুভব করতে, হ্যাঁ শরীরকে, শরীরের অস্তিত্ব অনুভব করতে তো ইন্দ্রিয় লাগে, কিন্তু নিজের অস্তিত্বকে অনুভব করতে কোনো কিছু লাগে না। আমরা প্রত্যেকে জানি আমি আছি, এবং এই জন্য আমাকে কাউকে জিজ্ঞাসাও করতে হয় না আমার, কিন্তু এই আছিটা বাস্তবিক কতটা, কখন আছি কখন নেই। এখন তো মনে হয় যে এখন আছি মরে গেলে থাকবো না, তার মানে কি হচ্ছে আমি শরীরের সঙ্গে নিজের তাদাত্মকতা করলে আছিটাকে দেখছি আর কি, কিন্তু যখন শরীরের সঙ্গে তাদাত্মতা থাকি না তখনও আমি থাকি, তার প্রমাণ হচ্ছে সুষুপ্তিকাল। সেই জন্য যখন শরীরটা চলে যাবে তখন আমি থাকবো, এই নিজেকে এইভাবে বোঝা, এই টোটাল প্রসেসটা আর কি। এখান থেকে শুরু করেছেন ভগবান শঙ্করাচার্য, যে প্রথমে যে কে এই গ্রন্থের অধিকারী, অধিকারী বিষয় প্রয়োজন সম্বন্ধ, মানে এর গ্রন্থকে পড়বে কে, এর বিষয় কি, এটা পড়লে কি লাভ হবে, এবং এই গ্রন্থের সঙ্গে সে বিষয়ের সম্বন্ধটা কি, অনুবন্ধ চতুষ্টয়। মানুষের জীবনে মানে অনেক মানে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে অনেক পুণ্য সঞ্চয় হলে তবে মানুষের মনে জিজ্ঞাসা উৎপন্ন হয় যে এই সংসার বন্ধনের মতন লাগে, এর থেকে মুক্ত কি করে হওয়া যায়, এর থেকে আমি বেরিয়ে কি করে আসতে পারি, তার অথবা এই ভগবান কি জিনিস, জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, যে জীব, যে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এটা কিন্তু আমরা কেউ বানাইনি। আমি নিজেকে জিজ্ঞাসা করে দেখা যায় আমি কি বানিয়েছি এর মধ্যে, কিন্তু এর সব লাভ আমি উঠাচ্ছি, সব লাভ আমি উঠাচ্ছি। সামান্য ভাবে প্রত্যেক জীবের জন্যই পরমাত্মাই বানিয়েছেন, এবং আরো দেখা যায় যে যেই ব্যক্তি যেখানে জন্ম নিয়েছে সেইখানে তার শরীরের বৃদ্ধি জন্য যে ধরনের উপযোগী বস্তু দরকার সেই জিনিসগুলো সেখানে উৎপন্ন হয় বা পাওয়া যায়, মানে চেষ্টা করে সেখানে পেতে পারে। তার যেখানে অন্য জায়গায় গেলে সে বিশেষ কিছু চায় তখন তার জন্য বিশেষ কিছু করতে হয়। যাই হোক, আমাদের এই বর্ণ এবং আশ্রমবিহিত কর্ম নিষ্কাম ভাবে করতে করতে যখন মানুষের ভেতর থেকে যে অহংকার, আমি এটা করছি, এটা করলে আমি পাবো, এই ভাবটা যখন ধীরে ধীরে চলে যায়, তখন মানুষের মনের মধ্যে ইচ্ছাতে ঈশ্বর কি, জীব কি, জগৎ কি, এই ইচ্ছা জাগে, জানতে ইচ্ছা করে। যোগ বাসিষ্ঠ রামায়ণে এই মানে মানুষের জীবনের এই যে জ্ঞান প্রাপ্তির ইচ্ছা, যে ভাবটা যখন মনে জাগে, এখান থেকে শুরু করে আর সেই জ্ঞানীর জীবনের শেষ পর্যন্ত যে ভাবটা, সেটাকে সাতটা ভাগে বিভাজন করা হয়েছে। সাতটা ভাগে বিভাজন করে প্রথমটার নাম হচ্ছে শুভেচ্ছা, শুভ ইচ্ছা, তার নাম হচ্ছে শুভেচ্ছা। মানে আমার মনের মধ্যে যখন এই ভগবানের চিন্তা জাগে বা ভগবৎ প্রাপ্তির ইচ্ছা হয়, বা ভগবত জগতের বস্তু সম্বন্ধে গভীর ভাবে জানতে ইচ্ছা করে, এই যে আমার মনের মধ্যে ইচ্ছা উৎপন্ন। আগে কি ইচ্ছা ছিল, জগৎ মানে বাইরে ওটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওখানে কেন, এটা কেন, ও কেন এই করলো, বা আমি কেন এই করলাম না, এই করলে ভালো হতো, এই সব চিন্তাই মনে অধিক থাকে, লেগে থাকে। আগে কি করবো, ওখানে গিয়ে কি করবো, এই সব চিন্তা। কিন্তু এখন সেই সব চিন্তা কমে গিয়ে এখন বাস্তবিক এই সংসারটা কি বস্তু, আমি কি করে সংসারে এলাম, কি করে এখান থেকে মুক্ত হব, এই ইচ্ছা যখন মনে জাগে এবং তার জন্য প্রচেষ্টা একটু একটু করে শুরু হয়, সেটাকে শাস্ত্রের ভাষায় শুভেচ্ছা বলা হয়েছে। জ্ঞান প্রাপ্তি প্রথম, এটা হচ্ছে প্রথম হচ্ছে শুভেচ্ছা, ঠিক আছে। এইবার যখন এই বিচারই মনে মনে চলতে থাকে, তখন কোনো না কোনো সঙ্গ প্রাপ্ত হতে পারে, মানে আমার মনের মধ্যে আমি যেটা প্রাপ্ত করতে চাই সেই ধরনের লোক যখন আমি খুঁজতে থাকি, তখন ঈশ্বরের কৃপায় সেরকম ধরনের লোকও প্রাপ্ত হয়, বা ভগবানই পাঠান যে দেখেন যে এরকম তো এর মনের ইচ্ছা, তাই এর মনের ইচ্ছা পূর্তি করতে হলে এটা সদিচ্ছা শুভেচ্ছা আর ভালো ইচ্ছা, তাই এটা পূর্তি হলে এই ধরনের লোক আমারই পূর্বকৃত কর্ম অনুযায়ী আমার সঙ্গে সেই ধরনের সেই ধরনের লোকের সঙ্গে পরিচয় হয়, সম্পর্কে আসি, তাদের সঙ্গে বিচার শুরু হয়। এই তখন এই জীব কি জগৎ কি যে প্রথম এখানে শুরু করেছিল, কি চিন্তা করবা, এই সংসার থেকে বেরোবো কি করে, সংসারটা বন্ধনের মতন অনাদিকাল থেকে জন্ম মৃত্যুর চক্রে ঘুরে চলেছি, এর থেকে বেরিয়ে আসার উপায় কি, তখন এই যে বিচারগুলো শুরু হয়, তখন কি হয় যে সংসারের থেকে ধীরে ধীরে এই বিবেক জাগে, বিবেক জাগে যে আমি এই লক্ষ্য চাইছি, তাহলে এগুলো দিয়ে কি করবো, এগুলো তো আমার কাছে বোঝা হয়ে যাচ্ছে, এখন এগুলো চিন্তায় মনের প্রতি আছে, তখন ওগুলোর থেকে আস্তে আস্তে মন উঠতে থাকে, এই বিবেক বৈরাগ্য জাগ্রত হয়। তো এই বিবেক তখন যার ফলে কি হলো, এই শুভেচ্ছা যখন মনের শুভেচ্ছা জাগলো যখন, তখন সেকেন্ড স্টেপ হচ্ছে বিচারণা। বিচারণা মানে হচ্ছে এই বিবেক বৈরাগ্যর মাধ্যমে উপরতী স্টেজে চলে আসা, ধীরে ধীরে ধীরে ধীরে বিবেক পূর্বক আমি এই লক্ষ্যকে প্রাপ্ত করতে চাইছি, এই লক্ষ্যে যাওয়ার জন্য এটা উপযোগী, এটা অনুপযোগী, যে অনুপযোগী গুলোর থেকে মনটাকে একদম সরিয়ে নেওয়া, সেখানে আপনি আপনি উপরতী হয়ে যায়, সেখান থেকে উপর ভ্রমণ হয়ে যায়, ওখানে উঠে যায় মনটা, এইটা এইটা এটা হচ্ছে, এটাও কিছুদিন চলতে থাকে, এটাকে বলে বিচারণা, সেকেন্ড স্টেজ শুভেচ্ছা বিচারণা। থার্ড স্টেজ হচ্ছে তনু মানস, তনু মানসা মানে হচ্ছে তখন মনে মনটা ধীরে ধীরে সূক্ষ্ম হতে থাকে, মনটা মনে চিন্তা করার বস্তু মনের অনেক কম হয়ে যায়, মানে তনু মানে থিন অথবা শার্প, কারণ কি কঠোর উপনিষদে বলেছে দৃশ্যাতিরেতু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্মায়া সূক্ষ্মদর্শিনী, এই আত্মতত্ত্বকে খুব সূক্ষ্ম বুদ্ধি দিয়ে এবং একাগ্র বুদ্ধি দিয়েই তাকে জানা যায় বা বোঝা অনুভব করা যায়, যে অপরোক্ষ অনুভূতি তাকে করা যায়। এটা আমরা সবাই চাই আত্মজ্ঞান প্রাপ্ত হোক, বা কিন্তু শুধুমাত্র এইটুকু শুনলেই আত্মজ্ঞান প্রাপ্ত বা অপরোক্ষ অনুভূতি হবে না, তার জন্য অনেক কাঠখড় বা অনেক নিজের ভেতরে এসে বাইরের জগতের সঙ্গে কোনো না, ইটস অ্যান ইন্টারনাল জার্নি, একটা ভেতরের থেকে নিজের ভেতর থেকেই একটা মানে বিচার শুরু হয়, এবং বিচার শুভেচ্ছা, শুভেচ্ছার পরে বিচারণা, বিচারণার পরে তনু মানসা, মনটা তখন ধীরে ধীরে সূক্ষ্ম থ্রিন আর একাগ্র হতে থাকে, মানে তখন একটাই বিষয় চিন্তা, কি করে ভগবানকে পাবো, কি করে সংসার থেকে মুক্ত হবে, সংসার থেকে বৈরাগ্য। তনু মানসা, তনু মানসা, তনু মানসা, তনু মানসা, এই মনটা তখন ধীরে ধীরে সূক্ষ্ম হতে থাকবে, মনটা তখন ধীরে ধীরে সূক্ষ্ম বস্তুকে মানে প্রাপ্ত করার বা বোঝার সামর্থ্য আসবে। এখন এটা কার কতদিনে আসবে সেটাও নির্ভর করে যে সবার জন্যই ঈশ্বর কৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা সবার জন্য সমানভাবেই বইছে, ভগবান কারোর প্রতি কোনো নামে দেশবাসী না প্রিয় অবমত, আমার কোনো কারো কেউ আমার প্রিয় না, কেউ কাউকে আমি দ্বেষ করি না, সবার প্রতি আমার সমান ভালোবাসা আছে, সবার প্রতি আমার সমান কৃপা আছে, বা কিন্তু নির্ভর করে ডিফারেন্স হয়ে যায় আত্মকৃপার উপরে, মানে আমাদের নিজেদের প্রচেষ্টার উপরে, আমাদের নিজেদের প্রচেষ্টার উপরে সেটা ভিন্নতা হয়ে যায়। আর কৃপা শব্দের অর্থ হচ্ছে ভগবান ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন কর পাবে, না করলে পাবে না, মানে আমি কখন কৃপা দরকার হয়, সামান্য ভাবে খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি তো পূর্বকৃত কর্ম অনুযায়ী হয়েই চলেছে, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই আমি একটা বিশেষ লক্ষ্য নিয়ে এগোতে চাই তখন আমার কিছু বিশেষ সুবিধা দরকার, বিশেষ সুবিধা মানে সেই যখন আমি ক্লাস 1-2 তে পড়তাম, তখন যে বইগুলো পড়তাম বা যেরকম মানসিকতা ছিল, যখন আমি ক্লাস 10-এ এসেছি তখন তার মানসিকতা বই সব ভিন্ন বদলে যায়। এবং তার জন্য তখন একটা মা বাবা আগে এমনি খেলার ছলেই বাচ্চাকে পড়াতো, কিন্তু বড় হয়েছে তখন একটা বিশেষ ঘর দরকার বা বিশেষ একটু পড়ার জন্য সুবিধা দরকার। এই যে বিশেষ সুবিধা যেটুকু দরকার এগুলো নির্ভর করে ঈশ্বর, এর জন্য আমরা ঈশ্বর কৃপাকে অপেক্ষা রাখি, কারণ ঈশ্বর কৃপা ছাড়াও এটা হতে পারবে না। যখন আমি বিশেষ পথে এগোতে চাইবো, আর যখন সামান্য গতানুগতিক যে ধারায় চলছে চলছে ঠিক আছে, সেখানেও ঈশ্বর কৃপা আছে, কারণ কি সেটা ছাড়াও, কেননা এই যে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, ঋতুর পরিবর্তন হচ্ছে, সময় আমার যে সময় যে জিনিসটা দরকার সেই ধরনের ফল সবজি সেখানে সেখানে আসছে, এগুলো আমাদের না, এগুলো ভগবান আগে থেকেই বানিয়েই রেখেছে। যে কোথায় কোন জীব কিভাবে কি খেলে সুস্থ থাকবে, সরল থাকবে, শরীর চলবে এবং সংসার চলতে পারবে, সেটা ঈশ্বরের ইচ্ছা নির্ভর হয়ে আছে। তারপরে এই কাজটার ফল কবে কখন কোথায় পাবে এটাও ভগবানের ইচ্ছা। আমরা সঙ্গে সঙ্গে আমি নিজের ইচ্ছা মতন সব কাজ করতে পারতাম, তাহলে কোনো মানুষ কিন্তু দুঃখ ভুগতে হতো, কোনো মানুষকে দুঃখ ভুগতে হতো, কারণ কি আমরা আমরা নিজের ইচ্ছা মতন সব কিছু করতে পারি, ভগবানের ইচ্ছার উপর নির্ভর করতে হয়। যার ফলে কি হয় যে না চাইতো না, ইচ্ছে কেউ চায় না দুঃখ ভোগ করতে, কিন্তু কর্ম বা ভুল করেছি সে পক্ষটা যাবে কোথায়, আবার সেটা শুধরানোর উপায় আছে, সেই সুযোগও ভগবান দেন। এই যে তিনটে স্টেপ, শুভেচ্ছা, বিচারণা, তনু মানসা, মানে এখন মনটা আমার ধীরে ধীরে ধীরে ধীরে এই নিজের চেষ্টায় ভগবানের কৃপায় গুরু কৃপায়, এবং তখন শাস্ত্র শুনতে বা শাস্ত্রের মধ্যেই মনটা তখন লেগে থাকতে ইচ্ছা করে, যে শাস্ত্র গুরু কি বলছে, শাস্ত্র কি বলছে, তার আজ্ঞাকে পালন করবো, তার আজ্ঞাকে শুনবো। এই যে মনটা তখন বাইরের জগতের বস্তু থেকে অনেক বিষয় থেকে চিন্তা ছেড়ে দিয়ে একটা জায়গায় চিন্তা করে, ভগবানের রূপ চিন্তা করে, এটাকে বলে তনু মানসা। এই তিনটি হচ্ছে প্রিপারেটরি স্টেজ, মানে শুভেচ্ছা, বিচারণা, তনু মানসা, এই তিনটি হচ্ছে প্রিপারেটরি স্টেজ, মানে জ্ঞান প্রাপ্তির জন্য। যখন এই জিনিসটা অনেক দিন চলতে চলতে চলতে চলতে মনটা যখন বাস্তবিকই সুখে এবং একাগ্র হয়ে যায়, তখন সত্তাপত্তি, সত্তাপত্তি মানে হচ্ছে সৎভাবের প্রাপ্তি, সত্ত্বাপত্তি, সৎভাবের প্রাপ্তি, তখন মানুষ নিজে নিজে নিজেকে এই শরীর ভাব থেকে উঠে শরীরের সঙ্গে তাদাত্মতা ছেড়ে নিজের যে সদ্ভাব, মানে ত্রিকাল অবাধাত্তম সত্যত্তম রূপে যে সত্তা, যে সত্তা কখনো বাদ হয় না, সেই যেটা বারবার ওই সুগুরুর মুখ থেকে শুনে, শ্রুতি বাক্যকে শ্রবণ করে, বেদান্ত শুনে মনে যেটা ধীরে ধীরে বসতে থাকে, আর তখন তার প্রতি একটা আকর্ষণ জাগে, সেই চিন্তা মনে জানতে থাকে, ফলে কি হয় সেই ভাবটাই, কারণ কি বলছে আমরা ছোটবেলা যেইভাবে তুমি নিজের মনকে তৈরি করবে ধীরে ধীরে তুমি সেইভাবেই পৌঁছাবে, এটা যে ভেরিফাইড রুল, এটা আমাদের প্রত্যেক জীবনে যেইভাবে আমি নিজের মনকে তৈরি করব, যেই চিন্তা আমার মনের মধ্যে ঘুরতে থাকবে ধীরে ধীরে ধীরে ধীরে আমি সেইভাবেই পৌঁছাবো, ভগবান সেখানেই নিয়ে যাবে। যদি বিশেষ কোনো প্রতিবন্ধক না থাকে, যদি থাকে তবে সেই প্রতিবন্ধকটা ক্ষয় হলেই, আবার ক্ষয় হলেই আমি সেখানে পৌঁছে যেতে পারবো, আমি সেইভাবে স্থিত হতে পারবো। এটা হচ্ছে চতুর্থ স্থিতি, প্রথম হচ্ছে শুভেচ্ছা, তারপরে বিচারণা, তারপরে তনু মানসা, তারপরে সত্তাপত্তি, মানে যে সত্তত্ব পরম তত্ত্ব সে তার সঙ্গে এক হবার যে ভাব, সেটা তখন ধীরে ধীরে অনুভবে আসতে থাকে, অনুভবে আসলে সেটা নিজের মধ্যে অভিব্যক্ত হয়ে যায় আর কি। এখন যখন এই শরীর ভাবের থেকে তাদাত্মতা চলে যায়, তারপরে তিনটে স্থিতি আছে, তারপরে তিনটে স্থিতি হচ্ছে যে অসংশক্তি, তখন সংসারের কোনো বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকে না, কোনো বিষয়ের প্রতি কর্ম অনুযায়ী বা ভাগ্য অনুযায়ী ভগবান যা কিছু লিখে রেখেছেন আসবে, কিন্তু মন ভুলেও একটা জায়গাতেও বলবে না এটা আমার, মনের মধ্যে কখনো এটা হবে না, অথচ আর কোনো কাউকে উদাসীন, উপেক্ষা, অপমান সেটাও করবে না, সব জায়গাতে একটা সমভাব, এবং যেখানে যেরকম ভাবে সবার সঙ্গে একটা আপনাত্ব থাকার জন্য, কারণ সবার সত্তা, সেই সত্তা দিয়ে আমি সবার সঙ্গে মিলে আছি, তাই জন্য সবার সঙ্গে একটা ব্যবহারিক সৌন্দর্য, সবার সঙ্গে একটা আপনাপন, সেটা আপনি আপনি মনের মধ্যে আসবে, কারণ কি ওই যেহেতু সত্তা সবার মধ্যে একটাই সত্তা, আর সেই সত্তা হচ্ছে ঈশ্বরীয় সত্তা, শুদ্ধ সত্তা, শরীর বা বাসনাজনিত সত্তা নয়, সেটা সেটা স্বাভাবিক সত্তা, শরীর বা বাসনা না থাকলেও সেই সত্তা সর্বদা বিদ্যমান থাকে, এই সত্তা সর্বদা বিদ্যমান তাকে বলে, সংসারের সমস্ত বস্তুর মধ্যেই তো এই আমিই বিদ্যমান আছি, তাহলে কোন বস্তুটাকে হারাবো, কোনটাই বা প্রাপ্ত করবো, এই যে মানসিক স্থিতি সেটাকে বলে অসংশক্তি, মানে কোথাও কোনো বস্তুর প্রতি কোনো রকমের কোনো আকর্ষণ আর তখন মানা যাবে না, প্রারব্ধজনিত শরীর তার নিজের কাজ করছে, আমি সেখানে সাক্ষী হিসাবে বসে আছি, কারণ কি সেটার থেকে ঈশ্বরের ইচ্ছা থেকে বেরিয়েও আসতে পারা যায়, ঈশ্বরের ইচ্ছা থেকে বেরিয়েও আসতে পারা যায় না। সত্তাপুত্তিটা একটু আরেকবার বলবেন মহারাজ, সত্তাপুত্তি। তার আপত্তি মানে প্রাপ্তি, আপনি ধাতুকে তিন প্রত্যয় করে আপত্তি মানে প্রাপ্তি, সৎ ভাবের প্রাপ্তি। এত এখন তো আমি কি ছিলাম, আমি শরীর, আমি মন বুদ্ধির সঙ্গে তাদাত্ম্য করে আমি মানুষ, আমি সুখী আমি দুঃখী, অথবা আমি বোবা আমি কালা, আমি ল্যাংড়া আমি লুলা, আমি বাবা আমি মা, অথবা আমি কাকা আমি জ্যাঠা, আমি গুরু আমি শিষ্য, এই সব যে ভাবগুলো মনের মধ্যে থাকে, এই ভাবগুলো ধীরে ধীরে ধীরে ধীরে জেগে থাকে। আর অসংশয়, তারপরে যে স্বামীজি অসংশয় বললেন, অসংশক্তি, অসংশক্তি, অসংশক্তি, আসক্তি, সংশক্তি মানে সম্যক রূপে আসক্তি, আর অ মানে নিষেধ, অ মানে তার নিষেধ, শক্তি মানে আসক্তি, সম মানে সম্যক আসক্তি, যেটা আগে ছিল আর কি সাংসারিক বস্তুর পরে, সেটা অ মানে নিষেধ হয়ে যায় আর কি, সেটা নিষেধ হয়ে যাবে তখন, সেটা হচ্ছে, এবং এটা আপনি আপনি হবে তখন, মন আপনি আপনি মন থেকে মানে এটা মানসিক সন্ন্যাস আর কি, এটা মানসিক সন্ন্যাস, সেটা শুরু ওখান থেকে শুরু হতে শুরু, তনু মানুষ যখন হয় না, ওই স্থিতি থেকেই মানসিক সন্ন্যাস শুরু হয়ে যায় আর কি, যখন একটা সার্টেন স্টেজে এসে যাওয়ার পরে তখন সত্তার অনুভব হয়ে যায় নিজের, নিজের সত্তার অনুভব হয়ে যাওয়ার পরে তখন জগতের বস্তু যা কিছু আছে তো সবকিছু থাকবে, সেগুলো তো আমি তৈরি করিনি, কিন্তু কোনোটার মধ্যে মন আর চিপকাবে না, মন না চিপকে, আত্মা তো কখনো চিপকাই না কারো যাতে, মন আর কোথাও চিপকায় না, ঠিক আছে, মন চিপকায় না বলে কারোকে অপমান করা বা কারোর প্রতি মানে উপেক্ষা বা তাকে অসৎ ব্যবহার করা সেরকম হবে না, কারণ কি সবসময় কারো সেটার মতো আমি হচ্ছি, সেটা আমার থেকে ভিন্ন তো কিছু নাই, একই সত্তায় সবাই সত্তান্বিত হয়ে আছি, ফলে সে একই সত্তায় সত্তান্বিত হওয়ার জন্য আমার থেকে ভিন্ন কিছু নেই, যেমন আমার শরীরের প্রতি একটা সময় খুব আসক্তি থাকে, ধীরে ধীরে ধীরে ধীরে যখন ভগবান মন লাগে তখন শরীর তো নিজের মতন চলছে, তার প্রতি মানে নাশ করারও কোনো প্রবৃত্তি নেই, তাকে রক্ষা করার জন্য কোনো বিশেষ আসক্তি নেই, এই যে স্থিতিটা হচ্ছে, এই স্থিতিটা এই সত্তাপত্তি ধীরে ধীরে এই তনু মানুষের থেকে ধীরে ধীরে স্টেজটা বাড়তে থাকে, দিয়ে একটা স্টেজে এমন এসে যাবে অসংশক্তি, মানে কোন অবস্থাতে কোন বস্তুর সঙ্গে কোন রকম আসক্তি হচ্ছে না, কিন্তু সেটা কখন হবে, যখন ওই সত্তাপত্তি মানে হচ্ছে এই যে এখান থেকে জ্ঞানের ইয়ে শুরু হয়ে যায়, জ্ঞানের প্রকাশ শুরু হয়ে যায় আর কি, আগে প্রথম তিন চেষ্টা হচ্ছে জ্ঞানের ফাউন্ডেশন, সত্তাপত্তি হচ্ছে সতের সঙ্গে এক ভাব হয়ে যাওয়া, আর অসংশক্তি হচ্ছে সতের সঙ্গে এক ভাব হলে তার পরের স্টেজ কি, তার পরের স্টেজ গুলো কি, যেমন মহাপুরুষরা অত বিশাল বড় কার্য করে গেছে, অত বড় রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ, স্বামী পরমানন্দ, কিন্তু কোনো আসক্তি নেই, কোনো জানেন যে এটা যতদিন থাকা থাকা চলবে, যতদিন যাওয়া যাবে, ঠাকুর যেমন ইচ্ছে এইটুকু আমার দ্বারা ভগবান এই শরীর দিয়ে করাতে চাইছেন তাই এই কাজটা হয়েছে, উইদাউট এনি অ্যাটাচমেন্ট, উইদাউট এনি রিটার্ন অফ দ্যাট, দ্যাটস অল, এই যে ভাবটা এটা হচ্ছে অসংশক্তি, মানে এই এই অসংশক্তি অবস্থাতে কি হয় যে সত্তাপত্তি অবস্থাতে মানে যখন পাল তখন সামান্য হয় জীবন মুক্তি, সমস্ত ব্যবহার নর্মাল চলছে, কিন্তু নিজের মতন অসং মানে কি বলবো অসংখ্য ভাব বিদ্যমান আছে, অসংশক্তির অবস্থা এসে মন তখন সবসময় চায় যে একটু আলাদা আলাদা থাকা বা নিজের মধ্যে নিজে থাকা, এরকম ভাবে থেকে মানে কোনো লোকজন আসলে তখন হয়তো কথা বলা, নয়তো বিশেষ নিজের মধ্যেই নিজে থাকা, তারপরে আসে পদার্থ ভাবিনী, মানে ওখানে অসংশক্তিতে কি হয় যে ক্ষুধা পিপাসা থাকে, তো সেই ক্ষুধা পিপাসার বোধ কিছুটা থাকে, এবং অন্যান্য যে ব্যবহার যে রোজ নিত্য এত এতদিন ধরে অভ্যাস হয়েছে শরীরে, সেই ব্যবহারের যে একটা রিপিটেশন সেটা কিন্তু শরীরটা নিজে, এবং সেটা ওই চেতন না থাকলে তো হবে না, ওই সময় একটুখানি মন তার সঙ্গে যতটুকু সাথ দেওয়া দরকার দেয়, ভিক্ষা করতে হলে খিদা পেয়েছে ঠিক আছে গিয়ে একটু ভিক্ষা নিতে হবে, ভিক্ষা দু তিনটে ঘরে যেতে পেল আবার নিজের ভাবে চরাচরণীতে আসছে যেতেই যা, তার কাছে তখন দুটো ঘর হয়ে যায়, একটা হয় চরনিকেতন মানে যেটা চলাফেরা করতে পারে শরীর, আর অচরনিকেতন মানে নিজের শুদ্ধ স্বরূপ, দুটো জায়গাতেই তিনি তার তিনি বিদ্যমান থাকেন আর কি, মানে বেশিরভাগ সময় নিজের সৎস্বরূপের সঙ্গে থাকে, যখন শরীরটা নিয়ম অনুযায়ী কোনো রকমের ভাব মনের মধ্যে জাগে, জাগেন এরকম ব্যাপার না, জাগে নয়তো তার ব্যবহারও হবে না, সে কোনো কাজও করতে পারবে না, কাউকে উপদেশও করতে পারবে না, কোনো উপযোগিতা উপযোগী বস্তুকে অভিব্যক্ত করতে পারবে না, সেই জন্য সেইটুকু ভাব ভগবান তার মধ্যে রেখে দেন, একজন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন এই ভগবান শঙ্করাচার্যের মধ্যে যে ভগবান একটু জ্ঞানের গরিমা ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা ভক্তির ভাব ওটাকে জাগিয়ে রাখেন ভগবান, কারণ কি হয়তো তাদের শরীরের দ্বারা কাজ হতে পারবে না, কিন্তু সেখানে কোনো আসক্তি অসংশক্তি। তারপরে যে পদার্থ ভাবে জগতের বস্তু সম্বন্ধে কোনো চিন্তাই থাকবে না, কেউ এসে কিছু বললো তখন সেটাকে করে দিয়ে সেখানে সুখ হয়ে যাবে, পদার্থ অভাবিনী মানে কোনো জগতের বস্তু সম্বন্ধে কোনো চিন্তা নেই, কে কি করছে কোথায় করছে কোনো মাত্রে, বা যেটা রমণ মহর্ষি স্থিতি ছিল আর কি, রমণ মহর্ষি স্থিতি ছিল এরকম যে তিনি এই এইগুলো এইগুলো সব কিন্তু যোগ বাসিষ্ঠ এসছে, ভগবান যোগ রামদেবকে এগুলো উপদেশ করেছে। পদার্থ জাগতিক বস্তুর সম্বন্ধে কোন রকম চিন্তা তখন আর মনে জাগে না, এবং কেউ এসে কিছু বললে তখন হয়তো একটুখানি যেটুকু করণীয় সেটুকু করে দেয়, তারপরে নিজের মধ্যেই নিজে ভাবতে নিজের ভাবে নিজে থাকে। লাস্ট স্টেজ হচ্ছে তুরীয়গা মানে চতুর্থ স্থিতি, তুরীয় তুরীয় শব্দটা চতুর্থ মানে জাগ্রত সমস্ত জাগ্রত স্বপ্ন স্থিতি বা পঞ্চকোষ এর থেকে বেরিয়ে এসে তার ঊর্ধ্বগামী হয়ে গেছে, তখন কেউ এসে ধাক্কা দিলে উঠলো মানে তখন মন আর সেইভাবে আসতে চায় না। আমরা পড়েছি বই থেকে বা আপনারাও জানেন ঠাকুর রামকৃষ্ণ দেব দিকে অনেক সময় একটা স্থিতি ধরেন ছিল যেন শরীরকে রক্ষা করার জন্য হয়তো শরীরে ধাক্কা দিয়ে কি করে খাওয়াতে হতো আর কি, নয়তো সেই মুখে দিলেও মতো মুখেই পড়ে আছে, তার ভেতরে জানে ছোট বাচ্চার যেমন আদা ঘুমিয়ে থাকে ফোনা পাশে একটু ধাক্কা দিয়ে ঠেলে তুলে একটু সত্যি মুখ আছে সেটা গুলি গিয়ে ফেলে আর কি, এটা হচ্ছে লাস্ট স্টেজ। তখন আর কতদিন শরীর থাকবে, যে কতদিন ভগবত প্রারব্ধ আছে শরীরটা পড়ে থাকে, কখনো কিছু কেউ দিল গাত খেলো, এটা হচ্ছে মানে জ্ঞানী শরীরের, কিন্তু জ্ঞান মানে জ্ঞানের মধ্যে একদমই লয় হয়, তখন আর শরীর ভাবটা একদমই নেই, তখন আর শরীর ভাবটা একদমই নেই, এরকম স্থিতি ব্যবহারকালেও কোনো থাকে না ছাড়ে, কিন্তু ওই অবস্থায় আর কোনো ব্যবহারও করতে ইচ্ছা করে না, একটা স্থিতি এরকম হয়, সেটা সবার হয় না, কারণ কি আমরা দেখি যে মহাপুরুষের জীবনে যে ব্যবহারগুলো দেখা যায় সেগুলো সবার একরকম নয়, কিন্তু জ্ঞানের কোনো পার্থক্য নেই, জ্ঞানের কোনো পার্থক্য নেই, জ্ঞান কিন্তু সবার মধ্যে একটা একটা এরকম মানে শ্লোক ইয়েতে আমরা পাই উপনিষদ থেকে না মানে প্রলোচনের মাধ্যমে পরম্পরা থেকে, তাতে এরকম শ্লোক একটা কৃষ্ণ ভোগী সুখ ত্যাগী নৃপ রাঘব জনক নৃপ রাঘব জনক বৈশিষ্ট্য কর্মকর্তা চ পঞ্চৈতে জ্ঞানী ন সমা কৃষ্ণ ভোগী। এই দেখি জীবনে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো নারী স্ত্রী ছিল, তারপরে কত তার সন্তান ছিল দেখলে মনে হবে জেনে তো বড় ভোগী লোক, আর সুখ সুখদেব ছোটবেলার থেকে উপনিষদ শুনে ব্যাস গচন সংসার ছেড়ে দৌড় একদম জঙ্গলে, আর রাঘব মানে ভগবান রামচন্দ্র আর রাজা জনক এনারা রাজা ছিলেন মানে রাজকার্য করেছেন এনারা, আর বৈশিষ্ট্য খালি কর্মকর্তা মানে সে এই কাজ করতে হবে এই যা যোগ্যাদি করে চলেছে, কিন্তু এই প্রত্যেকের জীবনে পাঁচজনের আলাদা আলাদা জীবন শৈলী হওয়া সত্ত্বেও পাঁচজনই জ্ঞানী ছিলেন, কিন্তু তাদের জ্ঞানের মধ্যে কিন্তু কোনো ভিন্নতা নেই, জ্ঞান সবার মধ্যে একই ওই জ্ঞানের মর্যাদা, জ্ঞানের মধ্যে ভিন্নতা নেই কিন্তু প্রারব্ধের ভিন্নতার কারণ এই ধরনের শরীরের ভিন্ন ভিন্ন দেখা যায়, এবং কে কোন স্থিতিতে কখন যাবে সেটা ঈশ্বরই ভগবানের সৃষ্টি, তিনি সব রকমের দৃষ্টান্তকে বানিয়ে রাখতে চান, তাই তিনি এই রকমের সব রকমের দৃষ্টান্তই বানিয়ে রাখেন, কিন্তু সবাইকে একরকম স্থিতিতে যেতে হবে না, সবাইকে একরকম স্থিতিতে যেতে হবে তাহলে সব দৃষ্টান্ত গুলো থাকবে না আর কি। তাই এখানে এই যে শুভেচ্ছা থেকে নিয়ে দুর্গা পর্যন্ত সাতটা স্থিতি মানে জ্ঞান প্রাপ্তির ইচ্ছা থেকে নিয়ে অন্তিম স্থিতি মানে যখন আর কি শরীর ভাব একদমই থাকবে না, পূর্ণ ব্যাপকতার মধ্যে মনটা লয় হয়ে যাবে কিন্তু শরীরে শ্বাস প্রশ্বাস চলতে থাকে। অনেকে আবার বলেন যে তুরীয়গা মানে হচ্ছে শরীরটা ছেড়ে যাবার পরে কি বলে শরীর মানে জীবন মুক্ত স্থিতি বিধিও কৈবল্য প্রাপ্ত করলে তখন তুরীয়গা ভাবে আসে, কিন্তু মধুসূদন সরস্বতীর এই ভগবত গূঢ়ার্থ দীপিকা পড়াবার সময় যেটা যেটু দেখলাম শুনতে পাচ্ছেন আপনারা, হ্যালো শোনা যাচ্ছে? মহারাজ একটু পঞ্চজ্ঞানীটা বলে দিন না আরেকবার, মহারাজ একবার পঞ্চজ্ঞানীটা কৃষ্ণ কৃষ্ণ ভোগী সুখ ত্যাগী কৃষ্ণ ভোগী সুখ ত্যাগী নৃপ রাঘব জনক নৃপ রা কোথা কোথা রাঘব জনক নৃপ নৃপ রাঘব জনক বশিষ্ঠ কর্ম কর্তা চ বশিষ্ঠ কর্ম কর্তা চ পঞ্চৈতে জ্ঞানিন সমা পঞ্চৈতে জ্ঞানিন সমা। পাঁচজনই জ্ঞানের মধ্যে সমতা, জ্ঞানের মধ্যে কোনো অসুবিধা নেই। তার মানে বোঝা যাচ্ছে এই যে জ্ঞান প্রাপ্তির উপায় এবং জ্ঞান প্রাপ্তির পরে যে ব্যবহার, এটার ভিন্নতার উপর নির্ভর করে এই শুভেচ্ছা বিচারণা তনু মানসা সত্তাপত্তি অসংশক্তি পদার্থ ভাবিনী আর তুরগা তুরগা অবস্থাটাকে অনেকে মতলব জাগ্রত স্বপ্ন সুষুপ্তির থেকে যখন আমি উঠে যাই, যখন এই কোনো ব্যবহারই আমার আর মনের মধ্যে থাকে না, এটাকে তুরীয় স্থিতি বলে। তুরীয় স্থিতি মানে আত্মার সঙ্গে এক হয়ে যাবে। কেউ কেউ এটাকে ওই বিদেহ কৈবল্য স্থিতিতে এটাকে বলেছেন, কারণ তিনি তো থাকেন, তিনি একই রকম। কিন্তু মধুসূদন সরস্বতীর ব্যাখ্যাতে আমার মনে হয় উনি বলছেন না না, জীবন জীবিত থাকতে থাকতে এই তুরীয় ভাবে তিনি চলে আছেন, মানে শরীরের সঙ্গে সম্পূর্ণ তাদের, মানে কেউ ডাকলে জাগালেও ধাক্কা মারলো উঠতে বা মন আর মানে ফিরে আসতে চায় না আর কি, ব্যাস নিজের মতন নিজের থাকে। যতদিন শরীরটা চলছে তার প্রাণবায়ু যতদিন আছে, ভগবান শঙ্করাচার্য লিখেছেন এক বিবেক চূড়ামণিতে যে যেমন ওই আহির নির্লবণী বল্মিকে মৃতা প্রত্যষ্ঠা সহিতা, সেরকম মানে এক সাপ যেমন নিজের কেঁচুলিকে মাটির ঢিপির উপরে ছেড়ে দিয়ে, এই বৃহদারণ্য উপনিষদ উপনিষদের মন্ত্র এটা, এই আগের থেকে দেখতে থাকে আর দূর জায়গার থেকে, এইরকমই এই প্রাণবায়ুর দ্বারা ইতস্তত চাল্য মানে শরীরটাকে জ্ঞানী পুরুষ নিজে দেখতে থাকে। বিবেক চূড়ামণি শেষের দিকে এসছে একটা শ্লোক খুব সুন্দর, তাতে বীরাম মানে বৃহদারণ্যক উপনিষদের এই বাক্যটাকে উদ্ধৃত করে তিনি বলছেন, যথা অহিরণ লবণী বল্মিকে প্রত্যষ্ঠা সহিতা শ্বেতে, মানে যেমন সাপ তার নিজের কেঁচুলুকে একটা মাটির ঢিপির উপরে ছেড়ে দিয়ে সে আলাদা তার থেকে আলাদা হয়ে পড়ে থাকে, এইরকমই এই জ্ঞানী পুরুষের শরীরটাকে সেই তার প্রাণবায়ুর দ্বারা ইতস্তত এদিক ওদিক যেতে থাকে আর তিনি সেটাকে দেখতে থাকেন, চলতে থাকে, তিনি সেটাকে দেখতে থাকেন, আলাদা পড়ে থাকে। এই স্থিতিটা হচ্ছে তুরীয় স্থিতি। মহারাজ প্রণাম। এই যে কৃষ্ণ ভোগী সুখ ত্যাগী, হ্যাঁ মানে এই সুখ ভোগী তো বুঝলাম, সুখ ত্যাগী কথাটা কি? সুখ সুখদেব, সুখদেব মহারাজ, ও সুখ ত্যাগী, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুখ ত্যাগী, হ্যাঁ সুখদেব মহারাজ, মানে এখানে পাঁচজনের নাম নেওয়া হয়েছে। হ্যাঁ মহারাজ, পাঁচটা নাম আরেকবার বলুন। হ্যাঁ একবার পাঁচটা সুখ, একবার ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, রাজা জনক এবং বশিষ্ঠ দেব, এই পাঁচজন বশিষ্ঠ দেব। বশিষ্ঠটা কি বললেন? বশিষ্ঠ হচ্ছে কর্মকর্তা, যাগ যজ্ঞাদি কর্ম করতেন, যাগ যজ্ঞাদি কর্ম করাতেন, যজন যাজনের মধ্যে লেগে থাকতেন। কিন্তু শ্লোকটা কি বললেন? শ্লোকটা বললাম বশিষ্ঠ কর্মকর্তা চ, এটা শ্লোকের তৃতীয় পাদ, বশিষ্ঠ কর্মকর্তা চ পঞ্চৈতে জ্ঞানিন সমা। এই পাঁচজনের মধ্যে জ্ঞানের কোন ভিন্নতা নেই, জ্ঞানের দৃষ্টিতে সবাই একই। এটা হচ্ছে মোটামুটি, এছাড়া যদি এটা বিশদ বিবরণ চান তাহলে যোগ বাশিষ্ঠ তো একটু, তবে এর থেকে খুব বেশি বিশদ আর ইয়ে করা যাবে না এটা তো, কারণ কি এই শেষের দিকে তিনটে তো, এটা তো আমরা যখন যে স্থিতিতে পৌঁছবে মানুষ তখন সে অনুভব করতে পারবে। আর ঈশ্বরের ইচ্ছাতে জগৎ সৃষ্টি হয়েছে কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের কর্ম। যদি ঈশ্বরের ইচ্ছাতেই চলে তাহলে আমাদের কর্মের আবশ্যকতা কি? কারণ কি ঈশ্বর তার নিজের ইচ্ছা মতন কিছু করেননি। এই যে বৃহদারণ্যক উপনিষদে আসছে, যখন সৃষ্টির সময় হলো ভগবান আগে চিন্তা করলেন ওই আগের কল্পের সৃষ্টি কি ছিল, সেই সৃষ্টিতে কোন জীবের কি কর্ম, তার কি অনুযায়ী সেই অনুযায়ী কি ফল, কার নাম সূর্য ছিল, কার নাম চন্দ্র ছিল, কার নাম নদী ছিল, কার নাম পাহাড় ছিল, সে সব তার স্মৃতিতে চলে আসে। শুধু তাই না, প্রত্যেক জীবের আলাদা আলাদা কর্ম সব তার কাছে আছে, সেই কর্ম অনুযায়ী সেই জীব সেই কর্মের ফল কোন লোকে কি কোন শরীরে, মানে কর্মের ফল সেই লোক অনুযায়ী শরীর, কিন্তু সেই শরীরের মানে বাচ্চা অবস্থা, বাল্য অবস্থা, ম্যাচিওর অবস্থা সবকিছু আছে, কোন শরীরে কোন সময় পাবে এগুলো ঈশ্বর নির্ধারণ, তাও নিজের ইচ্ছা মতন নয়, আমাদের কর্ম অনুযায়ী। এখন সামান্য ভাবে জীবন চললে সবকিছুতে, যেমন আকাশ, আমরা যে ভগবানের তৈরি বায়ু নিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে চলছে আর কি, যদি এখন এই ঈশ্বরেরই সৃষ্টি এটা সবার জন্য সমান চলছে, কিন্তু আমার কোনো পূর্বকৃত কর্ম এমন কিছু হয় যখন কোন এই বায়ুটাকে আমি ঠিক মতন গ্রহণ করতে পারি না, আমার শরীরে কোনো প্রাণ বা তেজরি দেবতা প্রতিষ্ঠাতির দেবতা কখনো কখনো বিলুপ হয়ে যায় আমার কর্মের জন্য, তখন আমাদের ডাক্তার তো আছে, তার সত্ত্বেও একটু ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঈশ্বরের কৃপাতে হয়তো নেক্সট জন্মে আবার সেটা ঠিক হয়। এর কারণ ওই প্রার্থনাটা করা এটাই হচ্ছে পুণ্য, মানে এই এই কর্ম প্রার্থনা করা, ঈশ্বরের চিন্তা করা, মন্ত্র জপ করা, এই পুণ্যর ফলে ওই প্রতিবন্ধকটা তখন কেটে যায়। এই জন্য কৃপা সামান্য রূপে বইতে থাকলো, যে দেখো যেমন সূর্যের আলোকে সবাই আমরা দেখতে পাই, উল্লুক দেখতে পাই না, তার মানে ভগবান কি তাকে কোনো দোষ, এটা তার পূর্বকৃত কর্ম অনুযায়ী তাকে যে শরীরটা পেয়েছে সেও দেখতে পাবে, সে রাতের আলোতে দেখতে পাবে। একই সূর্যের আলোতে সবাই অনেক অনেক রকমের কাজ করছে, কেউ পড়াশোনা করছে, কেউ বোম বানছে, কেউ মারামারি করছে, কেউ ঝগড়া করছে, কেউ অন্য কাজ করছে, এই যে ভিন্ন ভিন্ন এক ঈশ্বরের কৃপা সবার প্রতি সমান থাকার জন্য, কিন্তু আমরা আমাদের নিজেদের কর্ম অনুযায়ী তার উপযোগ ঠিক মতন করতে পারি করতে পারি না। এইটা ধীরে ধীরে যখন আমরা বুঝতে পারবো যে ভাবো কৃপার কি দরকার, ভগবান সবার জন্যই দিয়ে রেখেছেন, ভগবান সবার জন্য সবকিছু দিয়ে রেখেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে সদ্বুদ্ধি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর কৃপা বা ঈশ্বর ইচ্ছা সবকিছু হচ্ছে বোঝা যায় না। ফলে তো কি হয়, একটু কিছু বিগড়িয়ে গেলে আমি করতে না পারি তখনই হা হুতাশ আসে মনে, আর তার রিজনিং খুঁজে পাই না, কেন কোনো মানুষ তো স্বেচ্ছায় দুঃখ ভোগ করতে চায় না, যদি নিজের ইচ্ছায় মানুষ সবকিছু ফল তৈরি করে নিতে পারতো তাহলে তো সবসময় সুখী ভুগত, কিন্তু তাও পারে না। কারণ কেন পারে না, কারণ কি তার মধ্যে অহংকার থাকে ভেতরে, আর তারপরে করতে গিয়ে অহংকার থাকার জন্য করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়, যেরকম শাস্ত্র বলেছে এটা করে কি হবে, এই করলেই তো ঠিক আছে, এই যখন এটা করলে ঠিক হবে, এটা করলে ঠিক আছে, তো করো সেরকম, এবং তারও তার সেই অনুযায়ী ফলও ভোগ করতে হয়। এই জন্য কৃপা শব্দের অর্থ মানে আকাশ থেকে এমনি ঝরে পড়বে নয়, এই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন কর পাবে, যখন নিজের ঠিক মতন ভগবানের দিকে মন লাগিয়ে তার তার থেকে মানে কিছু বিশেষ বস্তু সামান্য খাচ্ছ দাচ্ছ, তাও সামান্য খাওয়া দাওয়াও চলে না, দেখবেন সবকিছু আছে অথচ খেতে পারছে না, সবকিছু তার কাছে কোনো অভাব নেই, কেন এই পূর্বকৃত কর্মের জন্য, আর তো কারো কাছে কিছু নেই, সে তো আনন্দ ঘুমাচ্ছে, আর সবকিছু থাকা সত্ত্বেও তার ঘুম আসছে না, অনেক কিছু এইরকম ফ্যাক্টর আছে যেগুলোকে যদি আমরা ধীরে ধীরে ধীরে ধীরে দেখি এবং বিচার করতে চেষ্টা করি তাহলে দেখবো যে কিভাবে ঈশ্বরের কৃপা বয়ে চলেছে এবং আমি সেটাকে কিভাবে ইউজ করছি। ভগবান সুযোগ সুবিধা তো সবাইকেই দেন, এমন নয় যে কাউকে দেন না, কিন্তু আমি কেউ সেটাকে উপযোগ করতে পারে, কেউ সেটাকে পারে না, কারণ বুঝেই উঠতে পারে না, তারপরে যখন বুঝে পারে তখন দেখে অনেকটা সময় চলে গেছে। এইভাবে জীবনে মানে এখানে যে আমাদের এই ভগবান শঙ্করের এই অপরোক্ষ অনুভূতি এই স্টেপ গুলোকে আমাদের ধীরে ধীরে বুঝতে হবে, শুভেচ্ছা বিচারণা তনুমানস এই এই তিনটি পিরিয়ড হচ্ছে মানে খুব ক্রিটিক্যাল পিরিয়ড, এটা সাধন অবস্থা আর কি। সত্তাপত্তি হচ্ছে সিদ্ধ অবস্থার বিগিনিং, সত্তাপত্তি সিদ্ধ অবস্থার বিগিনিং, আর অসংশক্তি পদার্থ ভাবিনী তুলে করছে সাধ্য অবস্থার হায়ার স্টেজ, ধীরে ধীরে ধীরে ধীরে পৌঁছবার পরে ধীরে ধীরে মনটা একদম টোটালি একদম উইথড্র হয়ে যায়। এটা হচ্ছে মানে যোগ বাসিষ্ঠ, এখানেও দেখুন সেরকম ভাবে ধীরে ধীরে বলতে লেগেছে আজকে সাতটা একটা শ্লোক কমসে কম করে নেবো, কালকে কত অব্দি পড়েছিলাম যেমন আপনি যদি যোগ বাশিষ্ঠ শুনতে চান আপনাকে আমি একটা লিঙ্ক পাঠাতে পারি, আমাদের উত্তরকাশীতে শিবানন্দ আশ্রমে একজন প্রেমানন্দ স্বামীজি আছেন, উনি কেবল যোগ বাশিষ্ঠই পড়ান আর অন্য কোন গ্রন্থ ইয়ে করেন না, ওনাদের লিঙ্কটা আমি তাহলে আপনাকে কখনো পাঠিয়ে দেবো। অনেক ছোট ছোট গল্পের মাধ্যমে আর কি সংসারের মিথ্যাত্বকে বোঝানো হয় যোগ বাশিষ্ঠ সার বলে রামকৃষ্ণ মিশন থেকে একটা বই বার করেছে, মানে পাতলা বই, হ্যাঁ যোগ বাশিষ্ঠ সার, সে বইটাও ভালো, তবে আমি দেখেছি যোগ বাশিষ্ঠ অনেক মোটা বই, অনেক মোটা বই, এবং গীতা পেশ করে পুরো আছে, পুরো বইটাই আছে আর কি। ওখানে ভিন্ন ভিন্ন ভাবে বলেছেন আর কি, মানে জগৎ মিথ্যাত্বকে কিভাবে সৃষ্টি, মানে ওখানে বলেছেন কথার মাধ্যমে, কথার মাধ্যমে বুঝিয়েছেন। তো আজকে আমরা যেমন বৃক্ষ বিপর্যাস জলাৎ ভবতি কস্যচিত তদ্বৎ আত্মনিধিহত্তম পশ্যতি অজ্ঞান জগত, এই 75 থেকে নিয়ে আর আমাদের 86 নম্বর শ্লোক অব্দি দেখবেন যে লাস্ট সেকেন্ড লাইনটা সব সবার এক, 75 থেকে নিয়ে 86 অব্দি। মানে কি হচ্ছে, সত্য অন্বিত বস্তুকে এক করে মিলিয়ে ফেলে আমরা যে ব্যবহার করছি এটা কেন হচ্ছে সেটাকে বোঝাবার জন্য ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন। যেমন জলে, জলের মধ্যে যখন গাছের ছায়া পড়ে তখন আমরা গাছটা যেন নিচের দিকে এরকম বলে মনে হয়, বাস্তবিক ওখানে কোনো সেখানে কোনো গাছ নেই। সেইরকমই এই আত্মার সঙ্গে, মানে শরীরটার সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই, অথচ আমরা না জেনে ঠিক মতন বিচার না করে আমরা ওটাকে মিলিয়ে ফেলি। অথবা আত্মনিধিহত্তম, মানে আত্মার মধ্যে শরীরের ধর্মকে পশ্যতি অজ্ঞান জগত, অজ্ঞানের জন্য এখানে এরকম হয় আর কি। তারপরে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছে, সেটা তো আমরা সবাই জানি, পশ্যত্যজ্ঞানযোগত। আমরা যখন কোন গাড়িতে বসে আছি, গাড়িতে বসে আছি, আমার পাশে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর ওই গাড়িটা ছাড়লো, মনে হচ্ছে আমাদের গাড়িটা যাচ্ছে। আবার যখন আমাদের গাড়িটা চলছে তখন মনে হচ্ছে আমি বসে আছি আর পাশের গাড়িটা দৌড়ে চলে গেল, অথবা লাইট পোস্ট গুলো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কত স্পিডে চলে যাচ্ছে আর আমি বসে আছি। তখন মানে এরকম উল্টো ভ্রান্তি হয়, ঘটছে ঘটনা উল্টো, অনেক দূরের বস্তু, দুটো লোক চলছে, যেমন একটা এখান থেকে দৌড়ে কোনো জাহাজ যদি সমুদ্রে দেখি মনে হবে যেন এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা কিন্তু চলছে, সেটা কিন্তু চলছে, মনে হবে যেন এক জায়গাতে দাঁড়িয়ে আছে। এরকম একদম কাছের বস্তু যে মানে আমি বসে আছি মনে হচ্ছে ওটা চলছে, বাস্তবে কিন্তু আমি চলছি ওটা দাঁড়িয়ে আছে। একটা রেলওয়ে স্টেশনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, তা ওই আমাদের গাড়িটা ছাড়লো কিন্তু মনে হচ্ছে ওই গাড়িটা চলতে লেগেছে, পরে বোঝা যায় আরে আমি চলছি। এরকম যে ভ্রান্তি গুলো হয় সেটা একটুখানি অসাবধান মনের জন্য হয়, সাবধান মন হলে আবার বুঝে উঠতে পারে। এরকম ভগবান ভাষণ পোতে না গচ্ছত পুংস, কোনো জাহাজে বা কোনো যানের উপরে বসে, বাহনের উপরে বসে তখন পুরুষ যায়, সর্বম ভাতি বা চঞ্চল, বাইরে সমস্ত বস্তুগুলো যেন দৌড়াচ্ছে, চঞ্চল হচ্ছে মানে চলমান বলে মনে হয়, মানে বাস্তবিক ওগুলো স্থির, আমি চলছি কিন্তু উল্টো ভাবে প্রতিভাতি হয়। সেইরকম এখানেও এই যে শরীরের মধ্যে পরিবর্তন হচ্ছে আর আত্মা স্থির, কিন্তু আত্মার মধ্যে যেন পরিবর্তন হচ্ছে আর আমি জানি ঠিক আছে, এরকম একটা উল্টো বহু উৎপন্ন হতে থাকে। এই জন্য এটাকে এখানে বলেছেন, যেমন এটাকে, এটা তো প্রত্যেক মানুষেরই অনুভবের আছে যে পোতে না গচ্ছত পুংস সর্বম ভাতি বা চঞ্চলম, কোনো যানের উপরে কোনো বাহনের উপরে বসে কোনো পুরুষ যখন যায় তখন তার কাছে বাইরের সমস্ত জিনিসগুলো যেন অত্যন্ত তেজি সে ভেগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে বলে মনে হয়। ঠিক সেই রকম আত্মার মধ্যে যে দেহত্বের ভাবনা, অজ্ঞানতার কারণে মনে হয় যে আত্মা শরীর, আমি শরীর, আমার মানে শরীরের সমস্ত ব্যবহার আমি আত্মাতে আরোপ, শরীর আর শরীর ইন্দ্র মন বুদ্ধি সমস্ত ব্যবহারগুলোকে আমরা নিজের উপরে আরোপ করে ফেলি। বাস্তবিক কি হচ্ছে, যেমন আমি আমি চলছি অথচ ওগুলো স্থির, কিন্তু দেখে কি লাগছে ওগুলো চলছে আমি বসে আছি, ঠিক সেই রকম এরকম বাস্তবিক শরীরের মধ্যে পরিবর্তন হচ্ছে আত্মা স্থির, কিন্তু আমরা কি বলি আমি এটা খারাপ আমার ওটা খারাপ, আত্মার মধ্যে পরিবর্তন শরীরের থেকে ওখানে আরোপ করে নেই আর কি, শরীরের থেকে ওখানে আরোপ করে নেই। এইভাবে বিপরীত ভ্রান্তিতে এরকম যে বিপরীত বোধ হতে থাকে আর কি, এটাই হচ্ছে বোঝাবার জন্য। দেখো কোথায় এখন 86 নম্বর শ্লোক একই রকম বলতে থাকবেন আর কি, এখানে খালি এটাই যে ভ্রান্তি কি করে হয়, ঠিক একটু ধ্যান দিলেই, একটুখানি বুদ্ধি থেকে লাগালেই কিন্তু আবার সে ভ্রান্তি থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সে ভ্রান্তি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই আজকে এখানেই রাখবো কোনো সব। নারায়ণ প্রণাম স্বামী মহারাজ মহারাজ।